بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو اللار نامي إذا السماء فطرت آكاش جاكن بدرين نهي بي وإذا الكواكب انتثرت جاكن نكتر مندولي بكيبت بحبه جوريا پوري بي وإذا البحار فجرت সমুদ্র যখন উদ্বেলিত হইবে এবং যখন কবর উন্মোচিত হইবে তখন প্রত্যেকে জানিবে সে কি অগ্রে পাঠাইয়াছে ও কি পশ্চাতে রাখিয়া গিয়াছে হে মানুষ কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্বন্ধে বিভ্রান্ত করিল যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন অতঃপর তোমাকে সুঠাম করিয়াছেন এবং সুসমঞ্জস করিয়াছেন في اي صوره ما شاء ركبك যেই আকৃতিতে চাহিয়াছেন তিনি তোমাকে গঠন করিয়াছেন كلا بل تكذبون بالدين না কখনো না তোমরা তো শেষ বিচারকে অস্বীকার করিয়া থাকো وان عليكم لحافظين অবশ্যই আছে তোমাদের জন্য তত্ত্বাবধায়কগণ কিরামান কাতিবিন সম্মানিত লিপিকরবৃন্দ ইয়ালামুনা মা তাফআলুন তাহারা জানে তোমরা যাহা করো ইন্নাল আবরার লাফি নাঈম পুণ্যবানগণ তো থাকিবে পরম স্বাচ্ছন্দ্যে وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ এবং পাপাচারীরা তো থাকিবে জাহান্নামে يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ উহারা কর্মফল দিবসে উহাতে প্রবেশ করিবে وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ এবং উহারা উহা হইতে অন্তর্হিত হইতে পারিবে না وما أدراك ما يوم الدين কর্মফল দিবস সম্বন্ধে তুমি কি জানো ثم ما أدراك ما يوم الدين আবার বলি কর্মফল দিবস সম্বন্ধে তুমি কি জানো يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله সেই দিন একের অপরের জন্য কিছু করিবার সামর্থ্য থাকিবে না এবং সেই দিন সমস্ত কর্তৃত্ব হইবে আল্লাহর